وعليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم فأي الفريقين أحق بالأمن إن كنتم تعلمون الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের যে সব প্রয়োজন দুনিয়ায় জীবন যাপনের জন্য সে সমস্ত কিছুর সুব্যবস্থা করেছেন রাব্বুল আলামিন। সালাত ও সালাম নাযিল হোক আমাদের প্রিয় নবী বিশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার আদর্শ বাস্তবায়নে রয়েছে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ নিরাপত্তা। আজকের বেশি লম্বা ভূমিকা না করে বিষয়বস্তু সরাসরি শুরু করি, তা হচ্ছে জুলুম থেকে রেহাই পাওয়ার উপায় বা জুলুম থেকে মুক্তি লাভের উপায়, কিভাবে জুলুমের শিকার হওয়া থেকে বাঁচবেন আপনি বা আপনার পরিবার, আপনার সমাজ, আপনার দেশ, আপনার জাতি বা মুসলিম জাতি, মানব জাতি জুলমের শিকার হওয়া থেকে কি করে রেহাই পাবে, এর শরীয়ত পদ্ধতি অর্থাৎ কোরআন এবং সুন্নাতে শরীয়তে যে সমাধান দেওয়া হয়েছে এই সমস্যার, তা নিয়ে আলোচনা করব। পার্থিব কিছু ব্যবস্থা যারা দুনিয়া বেশি বুঝে, দুনিয়ার রাজনীতি যারা বেশি বুঝে, দুনিয়ার নিরাপত্তা সম্পর্কে যারা বেশি বুঝে তারা বেশি বলতে পারবে হয়তো, সেটা আমাদের আলোচনার বিষয় নয়। কারণ আমরা মুসলিম হিসাবে আমাদের যাবতীয় সমস্যার সমাধান খুঁজব ওয়াহিতে, আল কোরআনুল কেরিমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নায় হাদিসে। কারণ শরীয়তে যে সব সমাধান দেওয়া হয়েছে সেই সমাধান আমরা যদি অবলম্বন করি তাহলে দুনিয়া আল্লাহ সহজ করে দেবেন। আর শরীয়তি যে পদ্ধতিগুলি রয়েছে বা সমাধানগুলি রয়েছে যদি আমরা উপেক্ষা করি, অবজ্ঞা করি, সেগুলিকে এড়িয়ে যাই, তাহলে দুনিয়ার মানুষের চিন্তা চেতনা গবেষণা নিরাপত্তা সম্পর্কে জুলমুক্ত সমাজ, জুলমুক্ত পরিবার, জুলমুক্ত অবিচার মুক্ত দেশ জাতি ইত্যাদি সব যে ডাক আর স্লোগান, এগুলি ব্যর্থই হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সমাধান হচ্ছে সবচেয়ে উত্তম সমাধান, ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ, যাতে যাবতীয় সমস্যার সমাধান রয়েছে। গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ বর্তমান যুগে বিশেষ করে মুসলিমরা আর মুসলিমদের মধ্যে বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাআ কোরআন সুন্নাহর যারা অনুসারী, যারা শিরক এবং বিদআত মুক্ত, যারা গোমরাহী মুক্ত, যারা সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসে আহলুস সুন্নাহ, তারা জুলমের শিকার বেশি, মুসলিমরা জুলমের শিকার বেশি। আর মুসলিমদের মধ্যে যারা কোরআন সুন্নাহর অনুসারী, সে কথাই হোক অথবা কাজে হোক, কাজে হলেও তো জুলমের শিকার হইত না, কিন্তু কথাতে কোরআন সুন্নাহর অনুসারী বা আহলুস সুন্নাহ, নামে আহলুস সুন্নাহ, রাফেজি শিয়া নয়, সাহাবায়ে কেরামদের বিদ্বেষী শত্রু নয়, তারা সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করে, কিন্তু সাহাবায়ে কেরামদের আদর্শের অনুসারী কিনা এটি হচ্ছে প্রশ্ন যার উত্তর খোঁজা উচিত। তারাই বেশি জুলমের শিকার। আজকে মুসলিমরা জুলমের শিকার পূর্ব থেকে পশ্চিমে, যেখানে যান না কেন অধিকাংশ আল্লাহর জমিনে মুসলিমরাই হচ্ছে জুলমের শিকার, নির্যাতিত, বর্মাই জুলমের শিকার, ভারতে জঙ্গি সন্ত্রাসী হিন্দু আরএসএস বিজেপি বজরং দল যেসব ইসলাম মুসলিমের শত্রু তাদের জুলমের শিকার, জুলমের শিকার ইরানে রাফেজিদের, জুলমের শিকার আহলে সুন্নাত ওয়াল জামা, ইরাকে সুন্নিরা আহলে সুন্নাত, রাফেজি শিয়াদের জুলমের শিকার, শাম দেশে সিরিয়ায় রাফেজি শিয়া এবং যারা দুরুজ নুসাইরি, যারা বাতেনি খবিস, তাদের জুলমের শিকার আহলে সুন্নাত ওয়াল জামা, জুলমের শিকার ইহুদিদের, ফিলিস্তিনে মুসলিমরা, এভাবে সারা বিশ্বে যদি আমরা দেখি জুলমের শিকার কাফেরদের কাছে, ইসলাম মুসলিমের শত্রুদের কাছে মুসলিমরা জুলমের শিকার। এমনকি মুসলিম মুসলিমের কাছে জুলমের শিকার, বাংলাদেশের প্রেক্ষাপটে যদি দেখেন মুসলিমরা মুসলিমদের দ্বারা নির্যাতিত, সুবিচার পাচ্ছে না, ইনসাফ পাচ্ছে না, অবিচার হচ্ছে, অপরাধের বিচার হচ্ছে না, সাজা শাস্তি দেওয়া হচ্ছে না, যার ফলে অপরাধের সংখ্যা বাড়তেই আছে, ধর্ষণ বাড়তে আছে, অপহরণ বাড়তে আছে, খুনের ঘটনা বাড়তে আছে, কত রকমের যে অশান্তি, এসব জুলম অত্যাচার আল্লাহর জমিন জুলমে ভরে গেছে। এসবের কারণগুলি সম্পর্কে গত দুই সপ্তাহ আগে আলোচনা করেছিলাম, দশটি কারণ, যাতে করে ওই সব কারণ থেকে মুক্ত হইতে পারি, এটি হচ্ছে উদ্দেশ্য। আজকে আলোচনা করব সমাধান, জুলুম থেকে রেহাই পাওয়ার উপায়টা কি। আজকেও দশটি পয়েন্ট নিয়ে আলোচনা করব, যদিও সময় আমাদের কাছে আজকাল রাত ছোট হিসাবে একেবারে অল্প সময়, সুতরাং আমরা প্রত্যেকটার দলিল বেশি আলোচনা না করতে পারলেও পয়েন্টগুলি পেশ করার চেষ্টা করব, আল্লাহ যেন তৌফিক দান করেন। এবং শোনার পরে আমরা যারা শুনব অন্যদেরকে শোনাব, এবং এই সমাধানগুলি আমরা নিজেরা নিজের জীবনে অবলম্বন করব, অন্যদেরকে এই সমাধানগুলি সম্পর্কে দিক নির্দেশনা দেব, রাস্তা দেখাবো, যাতে করে এই সমস্যার মজলুম না হয়, জুলমের শিকার না হয়, জুলম থেকে মুক্তি লাভ করতে পারি মানবতা, এর জন্য মানুষকে আমরা ভালো কথা পৌঁছাব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের আয়াত নম্বর 81-82 ইরশাদ করছেন যে মানব জাতি দুই ভাগে বিভক্ত, এক জাতি যারা আল্লাহকে ভয় করে, আরেক জাতি যারা আল্লাহর সৃষ্টিকে ভয় করে, সে দেবদেবীকে ভয় করুক, আর কবর মাজারকে ভয় করুক, গৌস কুতুব ওলি পীরকে ভয় করুক, হ্যাঁ জিনকে ভয় করুক, আর কোন মানুষকে ভয় করুক, বিশেষ করে ধর্মীয় রঙে রঞ্জিত যে বিষয়গুলি, হ্যাঁ ধর্মীয় চেতনা নিয়ে গাইরুল্লাহকে ভয় করা, জি হ্যাঁ, পীরের দরগায় ধর্ণা দেওয়া, মাজারে ধর্ণা দেওয়া, দরগা দুর্গায় ধর্ণা দেওয়া, এরা হচ্ছে গাইরুল্লাহকে যারা ভয় করে থাকে তারা, আর যারা আল্লাহকে ভয় করে তৌহিদবাদী। এই দুটো দল সম্পর্কে আল্লাহ উল্লেখ করার পরে বলছেন ফাইয়ুল ফারিকাইনি আহাক্কু বিল আমনি ইন কুনতুম মুমিনিন। আচ্ছা বলো তো, তোমরা একটু চিন্তা করি, গবেষণা করি, একটু বুঝি, বিবেককে কাজে লাগিয়ে, যে এই যে দুটো দল আছে, একটা দল আল্লাহকে ভয় করে আর কাউকে ভয় করে না, আর একটা দল আল্লাহ ছাড়া অন্যকে ভয় করে, আল্লাহ সৃষ্টিকে ভয় করে, মৃতকে ভয় করে, এমন বিষয়কে ভয় করে যেটা ভয়ের বিষয় নয় আল্লাহর কাছে। এই দুটো দলের কোন দলটি নিরাপত্তা পাওয়ার বেশি যোগ্য, কোন দলটি বেশি নিরাপত্তা পাওয়ার অধিকারী, কারা নিরাপদ থাকতে পারে জুলম অত্যাচার থেকে, আজাব থেকে, শাস্তি থেকে। ফাইয়ুল ফারিকাইন আহাক বিল আমন ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি বিশ্বাসী ইমানদার হয়ে থাকো তো একটু বিষয়টা নিয়ে চিন্তা করে দেখো যে একটা দল আল্লাহকে শুধু ভয় করে, এক সত্তাকে ভয় করে, কাউকে ভয় করে না। যদি রাসুল উল্লাস চুমা না দিতেন চুমা দিতাম না, কোন লাভ নেই তাতে আর কোন লস নেই তাতে, তার মধ্যে এই ক্ষমতা নেই, সে সুন্নত পালন করবো সেই জন্য গুনাহ মাফ হবে, সেটা আলাদা বিষয়। কিন্তু পাথরের মধ্যে এই গুনাহ মাফের কোন শক্তি নাই, কোন শক্তি নেই। এই হচ্ছে তৌহিদ যা শিখিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি জান্নাতি পাথরে কাবায় সেট করা পাথরে লাভ লোকসান কিছু না থাকে, ভয়ও নেই আর লাভও নেই কিছু, তাহলে কবরে কি রাখা আছে মরা মানুষে, যে সরে গেছে গলে গেছে, যে নিজেই অসহায় আল্লাহর কাছে কি অবস্থায় যাচ্ছে আল্লাহ ভালো জানে, শিরকি আকিদা নিয়ে গেলে সে জ্বলতে আছে, ভুয়া জাল কবর অনেক জায়গায়, এসব কি ভয় করো মুসলিম, তোমরা মুসলিম? কোন দলটি বেশি নিরাপত্তা পাওয়ার যোগ্য আল্লাহ বলছে। তারপরে আল্লাহ নিজে উত্তর দিচ্ছেন যে শোনো তাহলে, আল্লাহ বেশি জানছেন যে কোন দল নিরাপদ থাকবে, জুলম থেকে রেহাই পাবে। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবাসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমানদার হয়েছে, বিশ্বাসী হয়েছে, এমন ইমান যে ইমানে তৌহিদ আছে, শিরক নাই, বড় শিরক নাই, ছোট শিরক নাই, যে ইমানে ইখলাস আছে, দুনিয়াদারি নেই, দুনিয়ার স্বার্থ নেই তাদের কাছে, যে ইমানে সততা আছে তাতে কপটতা নেই, মুনাফিকি নেই, যে ইমানে আনুগত্য আছে, স্বীকৃতি আছে, যাতে কুফরি অস্বীকার নেই, শিরক মুক্ত, কুফরি মুক্ত, মুনাফিকি মুক্ত ইমান, যে ইমানে আরকানে ইমান ছয়টি, আরকানে ইসলাম পাঁচটি ইত্যাদি, এহসানের দুটো স্তর, এগুলো হচ্ছে ইমানের বিষয়, ইমানের শাখা সত্তরের বেশি, যে ইমান সম্পর্কে শিক্ষা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ইমান ইমানদার যদি হয়, তার ইমানদার হইতে হবে এবং তার সাথে সাথে এটা তো হ্যাঁ বাচক হইল, ওয়ালাম ইয়ালবাসু ঈমানাহুম বিযুলমিন, আর ইমানের সাথে জুলমের যেন মিশ্রণ না ঘটায়, ইমানও আছে আর জুলম মিশিয়ে দিয়েছে, জুলম করছে, এখানে জুলম বলতে বিশেষ করে শিরক বলা হয়েছে, যদিও অন্যান্য জুলম তাতে সামিল, কিন্তু মুখ্য জুলম হচ্ছে শিরক মুক্ত ইমান। তাহলে শির থেকে মুক্ত হইতে হবে, শির কি আকীদা আমল থেকে কথা থেকে, আর ইমান হইতে হবে যেটা তৌহিদ, যে ইমান শুরু হয় তৌহিদ দিয়ে, তৌহিদ ছাড়া ইমান হয় না, আল্লাহর একত্ব হচ্ছে প্রথম ইমানের বিষয়, ইমান বিল্লাহ। আল্লাহ বলছেন যে এই দলটি যারা তৌহিদবাদী দল, শিরক মুক্ত দল, ওয়ালাম ইয়ালবাসু ঈমানাহুম বিযুলমিন, উলাইকা লাহুমুল আমন, তাদের জন্যই রয়েছে সার্বিক নিরাপত্তা জুলম অত্যাচার থেকে, এরাই নিরাপদ থাকবে জুলম থেকে, এরা জুলমের শিকার হবে না, আর জুলম কেউ করতে চাইলে জুলম করতে পারবে না। জি হ্যাঁ, আল্লাহ রাব্বুল তাদেরকে সর্বনাশ করবেন, তাদেরকে প্রতিহত করবেন, এই তৌহিদবাদীদের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ডিফেন্সের ব্যবস্থা করেন। ইন্নাল্লাহ ইউদাফিউ আনিল্লাযীনা আমানু, আল্লাহ কোরআনে কেন সূরা হজে বলছেন যে মুমিনদের পক্ষ থেকে আল্লাহ প্রতিরোধ করেন, ডিফেন্স করেন, ইদাফে। তো নিরাপত্তা ওদের জন্য রয়েছে, অহম মুহতাদুন, এবং তারা হেদায়ত প্রাপ্ত বটে, তারা সঠিক রাস্তায় আছে, তারা সঠিক পথের প্রতীক, তারা জান্নাতের রাস্তায় আছে, দুনিয়াও নিরাপদ, নিরাপদ ইমান ইসলামের উপর আছে, ভেজালে নেই, আর মরে গেলেও জান্নাতি, জাহান্নামের কোনো ভয় নেই, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কি বলতে চেয়েছেন? প্রথম বিষয়টি বলতে চাইছি, জুলুম থেকে রেহাই পাওয়ার প্রথম উপায় হচ্ছে তাওহীদ, ইখলাস। শিরক মুক্ত, কুফরি মুক্ত, মুনাফিকি মুক্ত, তাওহীদ আর ইখলাস হইতে হবে। মুসলিমরা যদি তৌহিদবাদী সকলে হয়ে যায়, মুসলিমরা যদি নিঃসাবান হয়ে যায়, মুখলেসিন হয়ে যায়, মুসলিমিন মুখলেসিন হয়ে যায়, নামে মুসলিম না থাকে, তাহলে জুলুমের শিকার হবে না। জুলুম কেউ করতে চাইলে বহুবার চিন্তা করতে হবে তাদেরকে, যে জুলুম করে কি আমিও শান্তিতে থাকতে পারবো, আমি কি বেঁচে থাকতে পারবো। জালেম এমনি জুলুম করে না, যখন মনে করে পরিণতির কোন আশঙ্কা নাই, হ্যাঁ রিয়াকশনের কোন ভয় নেই, সাইড এফেক্ট নেই, তখন জুলুম করে, মেরে দেবো কিছু হবে না, করে দেবো কিছু হবে না, হ্যাঁ। কিন্তু যখন ভয় থাকে যে না, আমি যদি কাউকে মারি তো আমিও মরবো, অথবা আমার পরিবার আরো কেউ মরবে, আমার বংশধর মরবে, কখনো গায়ে হাত দেবে না, কখনো গায়ে হাত দেবে না। এই জন্য জানেন যে চোরের বাড়ি চুরি হয় না, এটা কথা আমাদের প্রসিদ্ধ আছে, ডাকাতের বাড়ি ডাকাতি হয় না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলেছেন, জি তৌহিদবাদী হইতে হবে, নিষ্ঠাবান মুসলিম হইতে হবে। আল্লাহ রাব্বুল এই বিষয়টি সূরা আয়াত নম্বর 55 তে বলেছেন, তাতে আল্লাহ ওয়াদার কথা বলেছেন। আয়াত লম্বা আছে, সুতরাং তাতে গেলে আমাদের একটি পয়েন্ট নিয়ে থেকে যাবো আলোচনায়, যদিও কথা তো সুন্দর হবে, একটি পয়েন্ট বিস্তারিত আলোচনা করলাম, কিন্তু আমরা এত সময় আমাদের কাছে নেই যে দশটা পয়েন্ট নিয়ে দশ দিন আলোচনা করব, হায়াত আমাদের সংকীর্ণ, সুতরাং আজকে দশটি পয়েন্ট সবগুলি সংক্ষেপে বলে দিই। আল্লাহ বলছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আল্লাহ ওয়াদা করেছেন ইমানদারদের সাথে, ও আমিলুস সালিহাত আর সৎকর্মশীলদের সাথে। তাহলে প্রথম ইমানদার হইতে হবে আর সৎকর্মশীল, শুদ্ধ জাতি তো মুসলিম হইলে হবে না, ভালো আমলকারী মুসলিম হইতে হবে শুরু। তাহলে আল্লাহ তাদেরকে নেতৃত্ব দেবেন, তমকিন শক্তিশালী করবেন, ভয় ভীতি দূর করে দেবেন, ভয় ভীতি দূর করে দেবেন, জালেমের ভয় থাকবে না, কে জুলুম করবে কার সাহস আছে, কোন ভয় নেই। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, ভয় লাগছিল আর ভয় থাকবে না। শেষখানে আবার শর্ত স্মরণ করছেন, প্রথম দুটো শর্ত ইমান এবং নেক আমল, ভালো করে মনে রাখবেন। আবার বলছেন যে শর্তগুলি কত জরুরি, না হলে নিরাপত্তা পাওয়া যাবে না, জুলুম থেকে বাঁচতে পারবেন না। ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, আমার ইবাদত করতে হবে, পেটের পূজারি হলে হবে না আর গায়রুল্লাহর পূজারি হলে হবে না। লা ইউশরিকুনা বি শাইআ, আমার সাথে কোনো কিছুকে যেন শরিক না করে। আজকাল মুসলিমরা অধিকাংশ হয় পেট পূজারি, পেট ছাড়া, লা ইউহিম্মুহুম ইল্লা বুতুনুহুম, পেট ছাড়া আর যৌন চাহিদা ছাড়া, পাশবিক যে চাহিদাগুলি রয়েছে, একটা পশুর যে চাহিদা রয়েছে খেতে হবে আর যৌন চাহিদা পূরণ করতে হবে, এর ছাড়া কেন আল্লাহ সৃষ্টি করেছেন, লে আবুদুন জানে না, মানে না, পালন করে না, এবাদত নেই বিধিন একেবারে। আর না হলে আর যদি এবাদতবন্দী করে তো গায়রুল্লাহর এবাদত করে, মুশরিকিন শিরিক করে, ধর্ম কর্ম করলে শিরকি ধর্ম, কবর মাজার পূজার ধর্ম, সুফিবাদের ধর্ম, হলুল ওয়াহদাতুল ওজুদের ধর্ম, জি। আর না হলে ধর্ম কর্ম নাই, হয় বেদিন না হয় বদ্দিন। তাহলে আল্লাহ ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বিশাইয়াতে কি বলেছেন, যে বেদিন হইলে হবে না, দিনওয়ালা হইতে হবে, আর বদ্দিন হইলে হবে না মানে শিরককারী মুসলিম হইলে হবে না, তৌহিদবাদী মুসলিম হইতে হবে। জি ভালো করে শুনে রাখেন, চারটি কথা মনে রাখ, ইমান, সৎকর্মশীল হওয়া, নেক আমল, আর দিনদার হইতে হবে, ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বিশাইআ, আর বদ্দিন হইলে হবে না আর বেদিন হইলে হবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এমন নিরাপত্তা দেবেন যে জালেমের জুলমের কোন আশঙ্কা থাকবে না, জুলম হওয়া তো দূরের কথা। তিন নম্বর শুনাই বা এক নম্বর এটি হল, এক নম্বরে ইমান তাওহীদের কথাই চলছিল, দুই নম্বর যে বিষয়টি বলল সেটা হচ্ছে মানুষ মাত্র ভুল হইতে পারে, মুসলিম মানে ভুল করবেন এমন কথা নাই, মমিন ইমানদার মানে ভুল করবেন এমন কথা নাই, তৌহিদবাদী বা তৌহিদের দেশের মানুষ এদের কেন ভুল হবে এমন কথা নেই। মক্কার মানুষ মানে ভুল হবে না, মদিনার মানুষ ভুল হবে না, আলেম শেখ সেই জন্য ভুল হবে না এমন কথা নেই। ভুল হইতে পারে, কুল্লু বানি আদমা খাত্তা, প্রত্যেক আদম সন্তান ভুল করতে পারে, কারো ভুল ছোট কারো ভুল বড়, জি হ্যাঁ কখনো বেশি কখনো কম ভুল হতে পারে, কিন্তু ভুলের ওপর অটল থাকবে না, অবিচল থাকবে না, ভুল হওয়ার সাথে সাথে ফিরে আসবে। যেমন রাস্তাঘাটে চলতে গিয়ে যেমনই ভুল হয়ে গেল রাস্তা, যারে যাচ্ছিলাম তো রিয়াজ আর রাস্তা ধরেছি আলাসা, ছাড়ি রাস্তা তাড়াতাড়ি ঘুর এদিকে, সাথে সাথে ফেরার চেষ্টা করবেন। গাড়ি অনেক সময় নিচে নামিয়ে দিয়েও যদি আমি দেখছেন না নিচে নামিয়ে দিয়ে একটু রিস্ক নিয়ে 10 কিলোমিটার বাঁচতে পারবো না, হলে হয়রানি হবে সে নামিয়ে দিবে গাড়ি সঠিক রাস্তা ধরার জন্য। এতগুলি বুদ্ধি আছে, কিন্তু আল্লাহর দিকে যাওয়ার ক্ষেত্রে মুসলিম জাতির বুদ্ধি নেই অধিকাংশ, তওবা নেই, ইস্তেগফার নেই। দ্বিতীয় যে সমাধান জুলুম থেকে রেহাই পাওয়ার সেটা হচ্ছে তওবা এবং ইস্তেগফার। সূরা নূর আয়াত নম্বর 31 আল্লাহ ইরশাদ করছেন, অতুবু ইলাল্লাহি জামিয়ান আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। সমস্ত মুমিন মুসলিমকে সারা বিশ্বের আল্লাহ রাব্বুল আলামিন, জি রাসূলুল্লাহ সাল্লাম থেকে শুরু করে 1400 বছর আগে কিয়ামত পর্যন্ত যত মুমিন মুসলিম আসবে সকলকে আল্লাহ ডাক দিচ্ছেন, আইয়ুহাল মুমিনুন অতুবু ইলাল্লাহি, তোমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে তওবা করে ফিরে আসো। জামিয়ান সকলেই, সকল স্তরের মানুষ, এই নয় যে আমি এত বড় মানুষ কেন ভুল স্বীকার করবো, এমন বা কোন ভুল করেছি। যেমন আজকাল দেখেন দীর্ঘদিন নামাজি, এক অক্ত নামাজ ছেড়ে না ফজরের নামাজ আসে, টাকনার নিচে কাপড় রেখেই মরে গেল, দাঁড়ি রাখা নসিব হলো না, মরে গেল ওই অবস্থায়, হারাম খেতে খেতে মরে গেল, তবা করলো না, তবা করলো যা কিছুদিন ভুল হয়েছে হয়েছে, তবা না, তবা করলো না, অটল পাপের উপর না। এ সমস্ত মুমিন মুসলিমরা সকলেই তোমরা তওবা করে ফিরে আসো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফলতা লাভ করতে পারো। সফলতা যেই ব্যক্তি জুলমের শিকার হয় না সে সফল, আর যে মার খায়, যে নির্যাতিত, যে শান্তিতে ঘুমাইতে পারে না, শান্তিতে চলাফেরা করতে পারে না, শান্তিতে কথা বলতে পারে না, শান্তিতে থাকতে পারে না, শান্তিতে রুজি রোজগার করতে পারে না, সে সফল, ব্যর্থ সে। যার ছেলে মেয়েরা মাদ্রাসায় গিয়ে নিরাপদ নয়, স্কুলে গিয়ে নিরাপদ নয়, রাস্তাঘাটে নিরাপদ নয়, দেশ বিদেশে চলতে ফিরতে গিয়ে নিরাপদ নয়, তার কি সফল জাতি? কখনো সফল নয়। লাআল্লাকুম তুফলিহুন, সফলতা লাভ করতে হলে তওবা করতে হবে, আল্লাহ রাব্বুল্লাহ আলামিন বলেছেন। এই তওবার কথা কোরআনে কারিমে এত বেশি বলা হয়েছে, যা সময়ের স্বল্পতার জন্য না বললেও দু একটি উপকারিতার কথা বলি। আল্লাহ বলছেন সূরা তওবার আয়াত নম্বর 74-এ, ফাইয়াতুবু ইয়াকু খাইরাল লাহুম, মানুষ যদি তওবা করে তো তাদেরই ভালো, আরে তওবা করলে আল্লাহর ভালো না তোমারই ভালো, তওবা করো ফিরে আসো আল্লাহর দিকে তোমারই লাভ আছে, ইয়াকু খাইরাল লাহুম। ওয়াইয়াতাওয়াল্লাউ, আর যদি মুখ ফিরিয়ে নেয় যে পরে দেখা যাবে, এখন তো পাপ করি, যেন অনেকে হজ করে না, কখন হজ করবে, পাপ টাপ করে শেষ জীবনে বুড়ো হয়ে হজে আসবে যখন আর শরীর চলছে না। আমাদের দেশের হাজিদের অবস্থা এরকম, জনগণের অবস্থা এরকমই, এখানে আছে অনেক অনেকদিন ধরে 10 বছর 20 বছর, না মানে এখন হজ করার যোগ্য হয়নি, এখন পাপ টাপ ছাড়তে পারবো না, হজ করে এসে আবার পাপ হবে, সেই জন্য হজই করবে না, শেষ বছরে যখন এখান থেকে বিদায় হবে তখন হজ করবে। আপনাদের মধ্যে বহু লোক আছে, যদি এইরকম মুখ ফিরিয়ে থাকো, তওবা না করো, আল্লাহর দিকে না ফিরে আসো, ইউআযযিবুহুমুল্লাহু আযাবান আলীমান ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাহলে ইহকাল পরকালে আল্লাহ মর্মান্তিক শাস্তি দেবেন। মর্মান্তিক শাস্তির একটা হচ্ছে জুলমের শিকার হওয়া, কাফের জুলমের শিকার, অথবা ফাঁসে পাপিষ্ট মুসলিমদের জুলমের শিকার, প্রতিবেশীর জুলমের শিকার, যে কোন রকমের জুলমের শিকার আপনি হবেন। আর পৃথিবীতে তার কোন অভিভাবক থাকবে না, পৃষ্ঠপোষক আর সাহায্যকারীও থাকবে না, কারো কাছে সাহায্য পাবেন, আল্লাহ সাহায্য না করলে। আল্লাহ রাসূল আহুদের আয়াত নম্বর 3-এ ইরশাদ করছেন, আল্লাহর কাছে তবা ইস্তিগফার, ইস্তিগফার মানে ক্ষমা চাওয়া, আর তবা মানে ফিরে চলে আসা। ভুল করেছি, ভুল রাস্তা থেকে সঠিক রাস্তায় ফিরে চলে আসা, আল্লাহর দিকে ফিরে চলে আসলাম, উল্টা দিকে চলে গেছেন আল্লাহর দিকে ফিরে চলে, এটাও তবা। আর তারপরে ভুল যেহেতু হয়েছে সেজন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হচ্ছে ইস্তিগফার। এটা আমাদের জনগণ মুসলিমরা বুঝে না, তবা কি ইস্তিগফার, কি তবা ইস্তিগফার, কিন্তু তবা আর ইস্তিগফার দুটো যে পার্থক্য আছে বুঝে না। আগে আপনি গোনা থেকে থেমে যান, গোনার রাস্তা বাদ দিয়ে আপনি নেকির রাস্তায় চলে আসেন, এটা হচ্ছে তওবা। আর ইস্তিগফার হচ্ছে যেহেতু ভুল হয়ে গেছে সেজন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আপনার মোচন হোক কাফফারা হোক পাপের, এটা হচ্ছে ইস্তিগফার, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। ওয়ান ইস্তাগফিরু রাব্বাকুম, আল্লাহ বলছেন রবের কাছে তোমরা ক্ষমা চাও, সুম্মা তুবু ইলাইহি, ক্ষমা চেয়ে ফিরে আসো তার দিকে তওবা করে, ইউমাত্তিউকুম মাতান হাসানা, তাহলে তোমাদেরকে ভালো ভোগের সামগ্রী দিবেন, হালাল জায়েজ বিনোদন ভোগের সামগ্রী দিবেন, রুজিতে অসুবিধা হবে না, চলাফেরাতে অসুবিধা হবে না, বালা মুসিবত আসবে না, জুলমের শিকার হবে না, এলা আজালিল মুসাম্মা, একটা নির্দিষ্ট কাল পর্যন্ত, যতদিন মরণ মানুষের না এসছে ততদিন, সারা জীবন দুনিয়ায় কেউ থাকতে আসেনি, আর দুনিয়ায় থাকলে জান্নাতও যেত না। আমাদের তো মনের আকাঙ্ক্ষা যে সারা জীবন যেন না মরি, কিন্তু না মরলে কি জান্নাত পাবেন? তো আল্লাহ তো আমাদেরকে দুনিয়ায় রাখতে চাননি, আমাদেরকে জান্নাতে পাঠাতে চাইছেন, তো একটু মরতেই তো হবে, না হলে জান্নাত কি করে পাবে? হ্যাঁ, একজন মুমিন মানুষ মরলে তো জান্নাত পাবে, এই জন্য তো আয়াতুল কুরসি ফজিলত কি রয়েছে? হ্যাঁ, ফরজ নামাজের পরে যদি আয়াতুল কুরসি পড়ে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা ইয়ামুত, মরণটাই হচ্ছে বাধা জান্নাতে যে, তাহলে বোঝা গেল যে না মরলে জান্নাত পাওয়া যাবে না, যতই সুখের জীবন দুনিয়ায় পান না কেন। জি, আর আল্লাহ অনুগ্রহ দেবেন প্রত্যেক অনুগ্রহকারীকে। আরো হুদ আলাইহিসসালাম, জি হুদ আলাইহিসসালাম তার জাতি কি আদ জাতি কি উপদেশ দিতেন, সূরা হুদের আয়াত নম্বর 52 তে রয়েছে, ওয়া কওমিহি, আমার সম্প্রদায় ইস্তাগফিরু রাব্বাকুম, আল্লাহর কাছে ক্ষমা চাও, সুম্মা তুবু ইলাইহি, এবং তার কাছে তওবা করো, তাহলে ইউরসালিস সামা আলাইকুম মিদরারা, বৃষ্টির অভাব হবে না, পানির অভাব হবে না, মৌসুম ধরে আল্লাহ বৃষ্টি দেবেন, ওয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, তোমাদের শক্তির উপর শক্তি বৃদ্ধি করে দেবেন, যদি শক্তি থাকে, গায়ে শক্তি থাকে, পরিবারে শক্তি থাকে, ধনের শক্তি থাকে, আর যদি রাষ্ট্রীয় শক্তি থাকে, মুসলিমদের জাতীয় শক্তি থাকে, তাহলে কেউ জুলুম করতে পারবে? পারবে না। আল্লাহ বলছেন ওয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, তোমাদের শক্তির উপর শক্তি বৃদ্ধি করবেন, ওয়ালা তাতাওয়াল্লা মুজরিমিন, পাপিষ্ট হয়ে অপরাধী হয়ে উল্টো দিকে ফিরে যাবেন। কত সুন্দর কথা আল্লাহ রাব্বুল বলেছেন, সহজ রাস্তা, সহজ রাস্তা, আল্লাহর কাছে ক্ষমা চাও। সূরা আনফালে আয়াত নম্বর 33 আল্লাহ বলছেন, ওমা কান আল্লাহু লিয়াযযিবা ওয়া আনতা ফীহিম, হে নবী, যতদিন আপনি বেঁচে আছেন ততদিন আল্লাহ মুসলিম জাতিকে আযাব দেবেন না। বুঝলেন, দেখেন মুসলিম জাতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পরে বা তার আগে থেকে আর সাহস হয়নি, বড় খন্দকের যুদ্ধের পরে কাফেরদের সাহসী হয়নি যে মুসলিমদের উপর আক্রমণ করে আসবে। এখন মুসলিমরাই ওদের পিছে ছুটেছে যে এদের যাতে করে আরব জগৎকে এই নাপাকদের থেকে মুক্ত করা যায়, কিন্তু খন্দকের আগ পর্যন্ত তারা হামলা করে মদিনা ঘেরাও করেছে, মদিনা থেকে তাদেরকে উৎখাত করে দেওয়ার চেষ্টা করেছে। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি যতদিন আছে ততদিন আল্লাহর আজাব আসবে না, আসমানি আজাব, জমিনি আজাব, বিশেষ করে অথবা বিভিন্ন রকমের আজাব আসবে না। ওমা কান আল্লাহু মুআযযিবাহু ওয়া হুম ইস্তাগফিরুন, আর কোন জাতিকে আল্লাহ অতক্ষণ আজাব শাস্তি দেবেন না যতক্ষণ পর্যন্ত তার আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে, ইস্তাগফিরু, ভুল হচ্ছে ক্ষমা চাইতে থাকেন, বারবার ভুল করিয়েন না, আপনি একটি ভুল বারবার করছেন তো আল্লাহর সাথে কি আপনি উপহাস করছেন নাকি ঠাট্টা মজা করছেন? তওবা করছেন তাড়াতাড়ি করে, আপনি তওবা করে পাকা হওয়ার চেষ্টা করেন, আপনি তওবার উপর শক্ত হন, আল্লাহ আপনি, তাহলে যতদিন তওবা ইস্তিগফার করতে থাকবে আল্লাহ আযাব দিবেন না। তিন নম্বর সমাধান হচ্ছে জুলম থেকে মুক্ত হওয়ার উপায় হচ্ছে পাঁচ অক্ত সালাতের হেফাজত করা। বেনামাজি কখনো জুলম থেকে রেহাই পাবে না, শুনে রাখেন ভালো করে, যেই জাতির সিংহভাগ বেনামাজি সেই জাতির উপর জুলম হইতেই থাকবে। আজ কেউ মুসলিম বিশ্ব নামাজি হয়ে যাবে, 100-100 বলবো না, 80-90% নামাজি হয়ে যাবে, বেনামাজি লুকিয়ে লুকিয়ে বেনামাজি থাকবে, মাথা চাড়া দিয়ে বেনামাজি হয়ে থাকবে না, পাপ থাকবে কিন্তু পাপকে লুকিয়ে থাকতে হবে, ইসলাম একথা বলে না যে আল্লাহর জমিনকে আল্লাহ পাপ মুক্ত করে দেবেন, কিন্তু একথা অবশ্যই বলছে যে পাপ লুকিয়ে থাকবে, পাপই লুকিয়ে থাকবে, পাপ আর পাপই মাথা ছাড়া দেবে না, নেকি মাথা ছাড়া দেবে, নেক লোকেরা মাথা ছেড়ে থাকবে, মাথা উঠিয়ে থাকবে। জি হ্যাঁ, কিন্তু বর্তমান একটা লোক যদি নামাজি বাস করে কোন বিল্ডিং এ, ওকে এত কমজোর, আর রুমে যদি বেনামাজিদের সাথে থাকে এত দুর্বল, আপনি লাইট জ্বালাতে পারছেন না, আপনি ফজরের দরজা খুলতে পারছেন না, আপনি বাপরে সবটি এমন হয়ে মনে হচ্ছে যে এরা সব শৃগালের দল খেয়ে নিবে, বা নেকড়ে বাঘ বা এরা হিংসর পশুর দল খেয়ে নিবে ওই নামাজিকে, যে তুমি আমাদের ঘুম খারাপ করছো, এখানকার আপনাদের প্রবাসীর অবস্থা নয়। তাহলে পাপ মাথা চাড়া দিয়ে আছে, পাপই মাথা উঠিয়ে আছে, আর নেক মানুষকে মাথা নিচে করে নিতে হচ্ছে, দুর্বল হয়ে যেতে হচ্ছে, এটা আল্লাহ চান না, জুলুম হবেই হবে এরকম অবস্থায়। নামাজি দুর্বল আর বেনামাজি সবল, এই জন্য আল্লাহ রাজা মুসলিম জাতির উপর। এই জাতির অধিকাংশ মানুষ, সব মানুষ কখনো নামাজি হবে না, জাহান্নামে তো কিছু যাবেই, কিন্তু অধিকাংশ মানুষ যদি মুসল্লি হয়ে যেতে পারি, পাঁচক্ত নামাজি হয়ে যেতে পারি, তার সমস্ত জুলুম থেকে রেহাই পেয়ে যাবে। ভালো করে শুনে রে কথা, ঠিক আল্লাহ বলছেন সূরা বাকার আয়াত নম্বর ৪৫ আর সূরা বাকার আয়াত নম্বর ১৫৩ তে কাছাকাছি আয়াত আছে একসাথে, জন্য বললাম ওস্তাইনু বিসবরে ওয়াসসালাহ, আল্লাহর কাছে সাহায্য চাও, যখনই ঝুঁকি হবে যে কেউ আমাকে কি করতে পারে, মারধর করতে পারে, আমার উপর জুলম হইতে, অত্যাচার হইতে পারে, আমি আমার হয়তো ন্যায্য অধিকার পাবো না, আল্লাহর কাছে সাহায্য চাও বিসবরে ধৈর্যের সাথে, ওয়াসসালাত এবং কার সাথে, নামাজের সাথে, সালাতের সাথে। নামাজ ছাড়া জাতি কখনো আল্লাহর সাহায্য পেতে পারে না, কোরআন স্পষ্ট করছে, দুটো আয়াতে কথাটি রয়েছে। প্রথম আয়াতে আয়াত নম্বর যেটি ৪৫ তাতে আল্লাহ বলছে ওয়া ইন্নাহা কাবীরা, তবে নামাজ দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাওয়াটা অনেক কঠিন ব্যাপার, একটা পয়সা লাগে না নামাজ পড়তে, তারপর আল্লাহ বলছেন নামাজ পড়াটা খুব কঠিন, নামাজ পড়াটা কঠিন সত্যি বেনামাজিদের জন্য কঠিন, আর তাদেরই সংখ্যা বেশি, অসৎ লোকদের জন্য নামাজ পড়াটা পাঁচক্ত সলাত কঠিন, একটা পয়সা লাগে না, হজের মতো শারীরিক পরিশ্রম লাগে না, আর ক্লান্তি হয় না, বরং আরো শরীরটা ফ্রেশ হয়ে যায় নামাজটা পড়ে, মনের শান্তি, শরীরের শান্তি হয়। পাঁচক্ত সলাত লাকবীরা, বড় ব্যাপার, কঠিন ব্যাপার, মুশকিল, ইল্লা আলাল খাশিন, তবে যারা বিনয়ী, আল্লাহ ভীরু, যারা আল্লাহকে পেতে চায়, তাদের জন্য কঠিন নয়, তাদের জন্য সহজ, তাদের জন্য সহজ। একটু এত সালাত যদি ওক্ত পার হয়ে যায়, অশান্তির শেষ নেই একজন ভালো মানুষের, জামাত যদি ছুটে যায়, তাহলে যেন এই সালাতে কোনো শান্তি পেলাম না, এইরকম যদি অবস্থা আপনার তৈরি হয়, তাহলে জানবেন যে না, আপনি সত্যি এখন নামাজি হয়েছে, নামাজি হয়েছে, যখন হইল হইল, পড়লাম পড়লাম, অক্তে পড়লাম, বাইরে পড়লাম, জামাত পেলাম নাই পেলাম, মনে কোনো তিরস্কার হয় না, মনকে ধিক্কার দেন না, আফসুসও লাগে না, তাহলে এখনো আপনার নামাজি মুসল্লি হওয়াতে বড় ত্রুটি আছে। আপনার জুলম অবিচার উঠে যাবে না, সময় লাগতে পারে, ধৈর্য ধরতে হবে, আর সালাতের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে, ধৈর্য ধরে চাইতে হবে, সাথে সাথে আল্লাহ শুনবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবায়ে কেরামদের ১৩ বছরের ফরিয়াদ মক্কায়, মক্কায় আরো ৮ বছরের ফরিয়াদ, তারপরে মক্কা বিজয় আল্লাহ দিয়েছেন। তাহলে সবর ধৈর্যের প্রয়োজন হয়েছে, আর সলাত, সলাত ছাড়া হতে পারে না। সলাত ছাড়া যে জুলম থেকে রেহাই পাবেন না, এর দলিল সূরা মুমিনুনের ১, ২ এবং ৯ পর্যন্ত পড়েন বা ১০ পর্যন্ত পড়েন, যাতে বেশ কয়েকটি বৈশিষ্ট্য মমিন মুসলিমে বলা হয়েছে, শুরু করা হয়েছে সালাত দিয়ে আর শেষ করা হয়েছে সালাত দিয়ে। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই সব মমিন মুসলিমরা সফল কাম, সব মুসলিম নয়, যারা তাদের সালাতে বিনয়ী, একগ্র, মনোযোগী হয়ে সলাত আদায় করে, এক গুণ। সলাত পড়ে কিন্তু তাতে বড় মনোযোগী খুশুর সাথে। শেষখানে আবার বলছে ওয়াল্লাযীনা আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন, সলাতের তারা কি করে, হেফাজত করে, নষ্ট করে না, টাইম পার করে নষ্ট করে না, জামাত ছেড়ে নষ্ট করে না, অবহেলা করে নষ্ট করে না, সবসময় ঢিলামি নামাজে এইভাবে নষ্ট করে না, গাফিলতি করে না, বেদাতি নামাজ পড়ে নষ্ট করে না, সুন্নতি তরিকা নামাজ পড়ে তাড়াহুড়া করে নামাজ পড়ে নষ্ট করে না, ইউহাফিজুন এইভাবে হেফাজত করে। তাহলে এইরকম নামাজি যদি হতে পারে তো আল্লাহ কি বলছেন, কাদ আফলাহা সফল কাম, সাকসেস, জুলমের কোন চিন্তা থাকবে না। আরো শুনেন সহিহ মুসলিমের হাদিস 1050 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মাতে থাকলো, আল্লাহর হেফাজতে থাকলো। আজকে মুসলিমরা ফজরের নামাজ পড়েন না, কাফের জুলমের শিকার হবে না, জালেমের জুলমের শিকার হবে না, সে না হবে তার মেয়ে হবে ধর্ষিত হবে, না হয় তার বোন ধর্ষিত হবে, তার আত্মীয় স্বজন হবে, না হলে তার ছেলে খুন হবে, আর না হলে আর কিছু হবে, হবে না, আজাব আসবে আপনার উপর, আজাব আসবে আপনার ছেলে মেয়েকে দিয়ে কখন আল্লাহর পরীক্ষা করেন, কখনো আত্মীয় স্বজনকে দিয়ে পরীক্ষা করেন, আপন জনকে দিয়ে পরীক্ষা করেন, কখনো ধন সম্পদের বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন, ক্ষয়ক্ষতি দিয়ে। আল্লাহ মিয়ার জীবন যাতে করে ফিরো, এখন ফিরে আসো আল্লাহর দিকে। ফজরের নামাজটা বেশি মুশকিল মানুষের জন্য, সেজন্য বিশেষ করে বলা হয়েছে ফজর যে পড়ে সে কখনো অন্য সলাত ছাড়বে না, ছাড়বে এই জন্য পাঁচ অক্ত সলাতই আল্লাহর হেফাজতে থাকবে। জোহর পড়লো আসর পর্যন্ত আল্লাহর হেফাজতে, আসর পড়লো মাগরিব পর্যন্ত আল্লাহর হেফাজতে, মাগরিবে ঈশা, ঈশা থেকে ফজর পর্যন্ত আল্লাহর হেফাজতে। কিন্তু ফজর বিশেষ করে এই জন্য বলা হয়েছে যে ফজর ছাড়া চার অক্ত পড়ি শুধু, সে শুধু ফজরটা পারি না, একটু দোয়া করি, আমার দোয়া দিয়ে কাজ হবে, আপনার কর্ম লাগবে, আপনার কর্ম আগে লাগবে, তারপর দোয়া কাজ হবে। মিথ্যুক আপনি, দোয়ার দোহাই দিচ্ছেন এটা শোনানোর জন্য, আপনি দেখাবার জন্য না, ইখলাস নিয়ে আসেন আল্লাহর ওয়াস্তে ফজর নামাজ পড়ার চেষ্টা করেন। জি, যেই ব্যক্তি ফজর নামাজ পড়বে সে আল্লাহর হেফাজতে থাকবে, সুতরাং কোন জালেম তার উপর জুলুম করার সাহস পাবে না। কিন্তু কিন্তু জাতিকে নামাজি হইতে হবে, একজন দুজন, আমি নামাজি সুতরাং আমার উপর জুলুম হবে না, আমার পাশে সব জুলুম চলছে, পাপ চলছে, সব বেনামাজির পাল, সুতরাং আজাব তো আসবে, ওর বাড়িতে আগুন লাগলে আমার বাড়িতে আগুন চলে আসতে পারে, এরকমটা হচ্ছে। চার নম্বর উপায় হচ্ছে নিজের সংশোধন আর অপরের সংশোধন, ইসলাহ। নিজে ভালো হইলে হবে না, শুধু নিজের সংশোধন করে অপরের সংশোধন করতে হবে, বিশেষ করে ঘর থেকে শুরু করে পরের আগে, পরের আগে ঘর থেকে শুরু করতে হবে, নিজেকে ঠিক করতে হবে, নিজের স্ত্রী ছেলে মেয়েকে ঠিক করতে হবে, বাড়ির যারা সদস্য রয়েছে তাদের ফ্যামিলি সদস্য তাদেরকে ঠিক করতে হবে, আর তারপরে তখন আশেপাশে মানুষের ইসলাম সংস্কার সংশোধনের চেষ্টা করতে হবে। আজকাল অধিকাংশ যেসব নামাজি মুসল্লি আমাদের মুসলিম সমাজের দাদা নামাজি, ছেলেরা একটা দুটা হয়তো পড়ে বাকি আর পড়ে না, আর পোতারা নাতিরা জিরো, সব কলেজ ইউনিভার্সিটি পড়ে, কে নামাজ পড়ে, এখন নামাজ পড়া বয়সই তো হয়। কিন্তু এই বুড়ো মোল্লাজি দাদাজি টুবি ছাড়ে না, দাঁড়ি মাশাআল্লাহ, আর মাশাআল্লাহ দাগ পড়ে গেছে কপালে, তাহাজ্জুদ পড়ে, আসলাত উযহা পড়ে, হ্যাঁ সুন্নতি বিদাতি সব নামাজ একাকার করে দিয়েছে, আর কিন্তু গোটা সংসারে কেউ নামাজ পড়ে না। এই নামাজ দিয়ে কাজ হবে ইসলাহে নাফস, নিজের সংশোধন, নিজের স্ত্রী নিজের ছেলে মেয়েদের সংশোধন, নিজের পরিবারে যাদেরকে নিয়ে একসাথে খাচ্ছেন এক অন্য তাদের সংশোধন হইতে হবে। আল্লাহ সূরা হুদের আয়াত নম্বর 117 তে বলছেন, ওয়ামা কানা রব্বুকাল ইয়াহলিকাল কোরা বিযুলমিন ওয়া আহলুহা মুসলিহুন, হে নবী তোমার রব এমনটা নন, আল্লাহ এমন নন যে লিয়াহলিকাল কোরা কোন দেশকে কোন এলাকাকে কোন জাতিকে ধ্বংস করে দেবেন, জনপদকে ধ্বংস করে দেবেন, বেজুলমিন তাদের পাপের কারণ, পাপ থাকতে পারে, আছে পাপ, সবার আছে কিছু না কিছু, কিন্তু এই সব পাপের জন্য ধ্বংস করে দেবেন না, কতক্ষণ পর্যন্ত, ও আহলুহা মুসলিহুন, যতক্ষণ পর্যন্ত সেখানকার লোকেরা সেই এলাকার লোকেরা সেই দেশের লোকেরা ইসলাম সংস্কার সংশোধন কাজ করছে, নিজের সংস্কার করে, নিজের সংশোধন করে, অন্যকে সংশোধন করার চেষ্টা করে, ভাই আমি ভুল করেছি কিন্তু সংশোধনের চেষ্টা করছি, আপনারও সংশোধনের চেষ্টা করেছি, আমার সংশোধন আপনি করেন আমি খুশি হব, রাগ করব না। ইসলার কাজ করতে হবে, সালাহ যথেষ্ট না, ইসলাহ লাগবে। যারা আরবি বুঝেন ভালো করে শোনেন, সালাহ মানে নিজে শুধু ভালো হওয়া, নিজে ভালো হওয়া আল্লাহর আজাব থেকে মুক্তি দেবে না, জুলুম থেকে রেহাই পাবেন না, যদি শুধু নিজে ভালো আপন জীবনটা ভালো করেছেন, আপনার আশপাশকে ভালো করার চেষ্টা করতে, যার নাম হচ্ছে ইসলাহ। পাঁচ নম্বর উপায় হচ্ছে আল্লাহর কাছে নিজের জন্য দোয়া করা এবং কাকুতি মিনতির সাথে দোয়া করা, বিনয়ী হয়ে দোয়া করা। যখন বিপদ আপদের সম্মুখীন হবেন, যখন ঝুঁকি দেখবেন আশেপাশে জুলম হচ্ছে, আজকে ওর পালা কালকে আমার পালা আসতে পারে, হচ্ছে না অবস্থা এরকমই? আজকে যদি পাশের দেশে হয় বা পাশে হয় তো কালকে আপনার আমার পালা আসতে পারে, আল্লাহ না করে, আল্লাহ হেফাজত করুন দিন দুনিয়ার। কিন্তু যখনই আশঙ্কা হাক, আল্লাহ কি বলছেন সুরে মুমিনুনের আয়াত নম্বর 76, আল্লাহ ইরশাদ, ওয়া লাকাদ আখাযনাহুম বিল আযাবে, মানব জাতিকে আমি আযাব দিয়ে পাকড়াও করি, তখন তাদের করণীয় কি, যেটা করা উচিত ছিল সেটা না সেটা করে না, তারা সেটা না করে অন্য পথ খুঁজে, অন্য সমাধান খুঁজে, দোষ চাপায় সরকার কিছু করে না, যার ফলে এইসব অপরাধ বেড়ে যাচ্ছে, ক্রাইম বেড়ে যাচ্ছে। আর এই সমাজপতিরা কিছু করে না, তারা কোনো ভাই নাই না, যাদেরকে সমাজে ক্ষমতা দেওয়া হয়েছে কর্ণধার যারা, তারা কিছু করছে না, ও সব দোষ ওদের উপরে চাপিয়ে দিয়ে নিজে ভালো মানুষ, অথচ পাপে ডুবে আছে, নিজের সংশোধন নেই। আল্লাহ বলছেন যে দোয়া করো, কাইমনে দোয়া করো, কাকুতি মিনতির সাথে। আল্লাহ বলছেন যখন কোন জাতিকে আমি আযাব দিয়ে শাস্তি দিয়ে পাকড়াও করি, জুলমের শিকার হয়, ফামাস্তা কানুলি রব্বিহিম মা ইয়াতাদাররাউন, তখন তারা কাকুতি মিনতিও করে না আর নতও হয় না। ফামাস্তা কান রব্বিহিম, তারা নতি স্বীকারও করেন না যে আল্লাহর সামনে নত হব, ভুল করেছি, নাহলে কেন এই আযাব আসলো জুলমের শিকার। এবং আল্লাহকে একগ্রু চিত্তে ডাকবে, বিনয়ে ডাকবে, কাকুতি মিনতির সাথে ডাকবে, আল্লাহ ভুল করেছি, অন্যায় করেছি, তুমি আমাদেরকে মাফ করে দাও। তো এই হচ্ছে সমাধান পাঁচ নম্বর। এই বিষয়টি কোরআনে কারিমের কয়েকটি আয়াত আল্লাহ উল্লেখ করেছেন, সূরা আনআম আয়াত নম্বর 43 আল্লাহ উল্লেখ করেছেন, ফালাউলাই জাহুম বাসনা তাদাররাউ, তাদের উপর যখন আমার আযাব বালা মুসিবত আসত তখন কেন তারা কাকুতি মিনতি করে না? তাহলে আল্লাহর সামনে মিনতি করতে হবে, আল্লাহর সামনে কি হইতে হবে, বিনয়ী হইতে হবে। জি হ্যাঁ, ভুল করেছি। বসের সামনে যদি কোম্পানির কোনো কাজে ভুল করে দেন, কেমন হয়ে দাঁড়ান চিন্তা করেন তুমি? হ্যাঁ, একজন লোক ভুল করে দেয় আর ধরা খেয়ে গেছে ভুল বসের সামনে, তো কেমন হয়ে দাঁড়ায় বসের সামনে? হ্যাঁ, যা বলবে স্বীকার, আল্লাহ আকবার। এখান থেকে যদি রবের সামনে আমরা দাঁড়াইতে শিখতাম, সংশোধন করতে শিখতাম, তাহলে কাজ হয়ে যেত। ছয় নম্বর সমাধান জুলম থেকে রেহাই পাওয়ার, তা হচ্ছে অন্তরের সততার সাথে আল্লাহর দিকে ধাবিত হওয়া, আল্লাহর দিকে ফিরে আসা। অন্তরে সততার সাথে, মুখে শুধু নয়, অন্তরে সততার সাথে আল্লাহর দিকে ফিরে আসা, ধাবিত হওয়া। সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 8 আল্লাহ ইরশাদ করেছেন, আসা রব্বুকুম আইয়ারহামাকুম, অবশ্যই তোমাদের প্রতিপালক তোমাদের উপর দয়াবান হবেন, আল্লাহ দয়া করবেন। এমন নয় যে সারা জীবন কাফের জুলুম করতেই থাকবে, আর কাফের আমাদের লুটপাট করতেই থাকবে, কাফের আমাদের মুসলিম ভাই বোনদেরকে মারতেই থাকবে, না না না, রব্বুকুম আইয়ারহামাকুম, অবশ্যই তোমাদের রব রহম করবেন। কিন্তু শোনো, উল্টো দিকে চলে গেছে, ওয়াইন উদ্দুম উদনা, তোমরা যদি ফিরো তো আমি ফিরে আসব। আল্লাহ আকবার, একটা কথা আমাদের জন্য যথেষ্ট, ফিরে আসো আমার দিকে, আল্লাহর দিকে। আল্লাহ বলছেন ওদ না, আমিও তোমাদের উপর মায়া দয়া রহমত নিয়ে ফিরে আসো, আর তোমরা পাপের দিকে ফিরো, আমিও শাস্তি নিয়ে ফিরে আসো। দুটোই কথা এটা আছে, এটার দুটোই তাফসীর করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত, এরকম আরো আয়াত রয়েছে, একটি হাদিসের তাফসীর পাওয়া যায় আবু দাউদের হাদিস, হাদিসটি সহিহ, যাতে বলা হয়েছে বেশ কিছু মুসলিম জাতির দোষ ত্রুটির কথা, আর তারপরে বলা হয়েছে যে সাল্লাল্লাহু আলাইকুম জুল্লান, আল্লাহ তোমাদেরকে লাঞ্ছিত করে দেবেন, লাঞ্ছনা তোমাদের উপর অবধারিত করে চাপিয়ে দেবেন, হাত্তা তারজিউ ইলা দীনিকুম, যতক্ষণ পর্যন্ত তোমাদের দিনের দিকে, ইসলামের দিকে ফিরে না আসবে। আজকে মুসলিম জাতিকে বলবো যে আপনার আল্লাহর ওয়াস্তে ইসলামের দিকে ফিরে আসেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর থেকে জুলমকে দূর করে দিবেন, জালেমের জুলমকে দূর করে দিবেন, জালেমকে প্রতিহত করবেন, আর জালেমদের কবল থেকে অনিষ্ট থেকে আমাদের হেফাজত করবেন। কিন্তু রবের দিকে ফিরে আসতে হবে। সাত নম্বর সমাধান, জুলম থেকে রেহাই পাওয়া হচ্ছে আমরি বিল মারুফ আর নাহিল মুনকার। যেখানে যে থাকবেন আপন আপন জায়গা থেকে মানুষকে সৎ কাজের উপদেশ দেবেন আর অসৎ কাজে বাধা দিতে থাকবেন। তার তিনটা স্তর রয়েছে, যেখানে বল প্রয়োগ করার ক্ষমতা আছে বল প্রয়োগ করা, স্ত্রী ছেলে মেয়েদের ক্ষেত্রে বল প্রয়োগ করবেন, অন্যায় কাজ হচ্ছে হইতে দেবেন না, ভালো কাজ হচ্ছে না হইতে হবে, জিয়ে বাড়িতে। দূরে যারা আছে কথার দ্বারা, যেখানে কথাও বলতে পারছি না সেখানে অন্তর থেকে ঘৃণা করে পাপকে আর পাপীকে ঘৃণা করে প্রতিবাদ করো। একজন লোক মদ খাচ্ছে কিছু বলতে পারছি না এমন পরিবেশে আছি, কিন্তু মদকে এবং মদখোরকে ঘৃণা করি। যদি তাই হয় তাহলে একজন শিরককারী মুশরিককে আর তার শিরককে কেউ কবর মাজার পূজা করছে ওর সে মেলা লাগাচ্ছে, বলতে অবশ্যই পারবেন, আর যদি বলতেও না পারেন সেখানে অন্তর থেকে ঘৃণা করবেন এই শিরককে আর মুশরিককে। আর ঘৃণা নেই, আপনার কাছে মাদ্রাসার চান্দা ওকে দিয়ে দিলেন, মসজিদের চান্দা দিয়ে দিলেন, দেন মাজার মেরামতের একটু চান্দা দেন তাও দিচ্ছেন আপনি, এটি ওরসের কিছু নজরা না তাও দিচ্ছেন আপনি, আরে কি আপনি, সবটাই আপনার ধর্ম, আপনার ইন্নাদ দিন আইন্দাল্লাহ ইসলাম, আপনার ইসলাম দিন নয় তৌহিদ নয় আপনার। সমাজ ভাতৃমন্ডলী, এই আমর বিল মারুফ ভালো কাজের উপদেশ, অন্যায় কাজে বাধা দিলে আল্লাহ আজাবকে উঠিয়ে নেবেন আর না হইলে আজাব পাঠাবেন। সুম্মাতাদউনহু, তিরমিজির হাদিস রয়েছে, আল্লাহর কাছে দোয়া করতে থাকে ফালা ইউস্তাজাব, কিন্তু দোয়া কবুল হবে। আমরা দোয়া করছি আল্লাহ বালা মুসিবত দূর করো, দোয়া কবুল হয়নি, দোয়া কবুল হয় না, কারণ আমরা নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করছি না। আট নম্বর, জুলুম থেকে মুক্ত হওয়ার উপায় হচ্ছে আল্লাহ ভীরুতা, তাকুয়া, এবং এই তাকুয়ার সাথে আল্লাহ সাবর। এখানে ধৈর্যের কথা বলেছেন, ধৈর্যের কথা আর এক জায়গায় কোথায় পেলাম, সালাতের সাথে, হ্যাঁ নামাজ পড়তে হবে, হ্যাঁ আর ধৈর্য ধরে ধৈর্যের সাথে না, যখন বালা মুসিবত এসছে তখন নামাজ, যখন সুখ এসছে ভুলে গেলেন আপনি, না না এরকম হলে হবে না, নামাজ কিছুদিন পড়লেন খুব আল্লাহকে ডাকলেন দেখলেন যে বালা মুসিবত দূর হয় না আবার মেনে মাঝি, না না না না ধোকাবাজ, আপনাকে আল্লাহ ভালো করে চিনছেন আগে থেকে জানছেন আপনি বড়ই ধোকাবাজ। আপনি ধৈর্যের সাথে সালাত আদায় করতে হবে, ধৈর্যের সাথে দোয়া করতে হবে, চাইলাম এতদিন ধরে চাইলাম পেলাম না, কি দোয়া করে কিছু বুঝতে পারলাম না, ছেড়ে দিলেন দোয়া করা, দেবেন না আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে দোয়ার ক্ষেত্রেও সাবর লাগবে। সালাত পাবন্দির সাথে সারা জীবন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়া থেকে মত পর্যন্ত পাঁচ অক্ত সালাত আদায় করে যে কোনো অবস্থায়, আর আল্লাহ ভীরুতার সাথে পাপ মুক্ত থাকা তাকওয়ার ক্ষেত্রেও ধৈর্য ধারণ করতে হবে। পাপ মুক্ত থাকবেন যে কোনো উপায়ে এবং যে কোনো পরিবেশে, এমন না যে বাংলাদেশে একটা মুসলিম পরিবেশ সেজন্য ওখানে আর তারপর আত্মীয় স্বজন আছে সেজন্য সেখানে পাপ করি না, আর যখন সৌদি আরবে কেউ চেনেন না তখন আপনি সব পাপ করছেন। আপনি আজকাল অধিকাংশ মুসলিমরা কিন্তু এরকম, যেখানে মানুষ চিনে নেবে ওখানে পাপ করে না, জি মানুষের চিনে নেবে এটা অমুকের মেয়ে তখন চেহারা ঢেকে নিচ্ছে, আর যখন দেখছে যে বাংলাদেশ থেকে কলকাতা এসছে বাড়াতে কেউ তো চেনে না, ওর কে চেনে, তখন হিন্দুদের মধ্যে ব্লাউজ শাড়ি পরে পেট পিট খুলে দিল চলছে, জি কত নেবেন আপনি এটা। এখান থেকে যখন পশ্চিমা দেশে গেল সৌদি আরবে, ওই মহিলা যখন সৌদি আরব আসছে তখন কালো পোশাক নিয়ে, হ্যাঁ সৌদি আরব আসলে এখানে তার স্বামী থাকে ভিজিট আসছে একেবারে বোরখা পরে, আর ওই মহিলা যখন বিয়েতে যাও তখন শাড়ি পরে একবারে সবকিছু পরিধান কি করে তার প্রদর্শনী করে সবকে দেখাচ্ছে, বিয়ে বাড়িতে আমার বোরকা পরে যাবো তো লাভটা কি, কে দেখবে আমার গয়না, কে দেখবে আমার শাড়ি, এত দামি দামি শাড়ি সব দেখাচ্ছে বডি দেখাচ্ছে। হ্যাঁ ইউরোপে যদি, হ্যাঁ ফ্লাইট যদি থাকে ইউরোপের আমেরিকার, হ্যাঁ তাহলে ওখানে বোরকা পরা যায়, এখানে বোরকার কোন পরিবেশ আছে নাকি, এইরকম জাতির মুসলিম আজকাল না, যেখানে যেমন পরিবেশ ওইখানে ওইরকম, কখনো আল্লাহর আজাব থেকে জুলম থেকে বাঁচতে পারবেন না। তাকুয়া আল্লাহর আল্লাহ ভীরুতার ভিত্তিতে আল্লাহর ভয়ে পাপ থেকে বেঁচে থাকা হচ্ছে তাকুয়া। এই মর্মে বেশ কিছু আয়াত রয়েছে, একটি আয়াত শুধু বলবো, সূরা আলে ইমরান আয়াত নম্বর 120 আল্লাহ ইরশাদ করছেন, কাফেরদের ষড়যন্ত্র, ওরা ষড়যন্ত্র করতে থাকে, ওদের তো কাজই ওইটা, কুফুরি শক্তি যদি মুসলিমের বিরুদ্ধে ষড়যন্ত্রই না করবে, চক্রান্তই না করবে, তো কি করবে, আর কি করবে? ওরা তো মনে করছে যে দুনিয়াতে হ্যাঁ মুসলিমদের ক্ষতি করা, এটাই তো তাদের, আর তো পুঁজি নেই, মরলে তো জাহান্নাম চিরকালের, আমরা মরলে তো জান্নাত, কাতালানা ফিল জান্না, আমরা যদি মারে তো আমরা জান্নাতে যাবো, একজন মুমিন নামাজি হয়ে যাবেন তাহলে তো, শির মুক্ত হয়ে যাবেন তাহলে তো, ধার্মিক হয়ে যাবে যা মরবেন তাহলে তো, আর বেনামাজি মরবেন কাফের রাত মারে সই নাকি না কখনো না, সিরকি আকিদার লোক, মাজার পূজার আকিদার লোক, আর কাফের হাতে হিন্দুর হাতে মরেছেন সেই জন্য সহি না কখনো না। তো বলছিলাম যে ওরা ষড়যন্ত্র করতে থাকবে, কারণ ওদের শুধু দুনিয়ায় আছে, কিন্তু আমাদের কাছে দুনিয়া মাত্র কয়েকদিন, একটা পেট্রোল পাম্পে কিছুক্ষণের অবস্থান মাত্র, একটা রোদ্রের সময় ক্লান্ত হয়েছে একটা ছায়া বিশিষ্ট গাছের তলায় সামান্য কিছুক্ষণ, তারপরে এখান থেকে একটু বিরতি নিয়ে একটু বিশ্রাম করে তারপরে দৌড় দেব, কারণ গন্তব্যস্থান অনেক দূরে জানবা। সুতরাং আমাদের, আমরা যদি মরেও যাই তাদের হাতে জান্নাতি, আর তারা মরলে জাহান্নামী, আর বাঁচলেও জাহান্নামী, জি হ্যাঁ, যদি তওবা করে ফিরে আসে। তো আল্লাহ বলছেন ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহু শাইআ, তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো আর পাপ মুক্ত থাকতে পারো, তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহর ভয়ে যদি পাপ থেকে বেঁচে থাকো, মানুষের ভয়ে না, সমাজের ভয়ে না, দেশের লোক কি বলবে, আত্মীয় স্বজন কি বলবে, বাপ মায়ের মুখ কালো হবে, বংশের মুখ কালো হয়ে যাবে, সেই জন্য এইসব করে না, হ্যাঁ আর লুকিয়ে লুকিয়ে অনেক কিছুই করছে, না না না, আল্লাহর ভয়ে তাকওয়ার ভিত্তিতে আল্লাহর ভয়ে যে পাপ মুক্ত থাকবে ধৈর্যের সাথে, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, আল্লাহ বলছেন যে কাফেরদের ষড়যন্ত্র চক্রান্ত তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, তো চলতে আছে। আর শেষ ভারতের বিজেপি যে সব সন্ত্রাসী জঙ্গি সংগঠন হিন্দুদের, সেগুলি 70 বছর আগে থেকে, 1947 থেকে তাদের ষড়যন্ত্র আর চক্রান্ত চলতে আছে, চলতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন 70 বছর ছাড় দিয়েছেন মুসলিমদেরকে, এইরকমই প্রত্যেক জাতির ক্ষেত্রে আল্লাহ রাব্বুল ছাড় দিয়েছেন, সিরিয়াবাসীকে আল্লাহ ছাড় দিয়েছেন, যখন দেখছেন না এরা বেনামাজি, এরা বেদিন, এরা শিরকি আকিদার লোক, এরা পেটের পূজারী, এদের আল্লাহর সাথে কোনো সম্পর্ক নেই, এদের চিন্তা চেতনা আর কাফের চিন্তা চেতনায় কোনো পার্থক্য নেই, কাফেরও চিন্তা পেট, এদেরও চিন্তা পেট, পশুরও চিন্তা পেট, এদেরও চিন্তা পেট, তখন আল্লাহ জালেমকে চাপিয়ে দিয়েছেন, তখন জালিমকে আল্লাহ শক্তিশালী করেছেন সাময়িক আমাদেরকে সোজা করার জন্য, সোজা করার জন্য। তোমরা যদি ধৈর্যের সাথে তাকওয়া অর্জন করো, আল্লাহ ভীরু হয়ে পাপ মুক্ত থাকো, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, ভালো করে শুনুন, তাদের চক্রান্ত ষড়যন্ত্র তোমাদের সামান্যতম ক্ষতি করে, শাইআন বলেন না আপনার এখানে, জীব শাইআ, শাইআ মানে কি, সামান্য অল্প, হ্যাঁ শাইআন ওখান থেকে, সেই সামান্য কিছু, কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু সবর এবং তাকওয়া লাগবে। 9 নম্বর, 10টি বলো বলেছি, 9 নম্বর যেটা বলো সেটা হচ্ছে, যতই জালেম জুলম করুক আর অবিচার হোক, এক সময় সুবিচার হবে, এক সময় আল্লাহর সাহায্য নেমে আসবে, এটা আমাদেরকে ইয়াকিনের সাথে বিশ্বাস করতে হবে, দৃঢ় প্রত্যয়ের সাথে বিশ্বাস করতে হবে, ইয়াকিন, কোন সন্দেহ নেই। যেমন এখন রাত 10টা বাজতে যাচ্ছে, কয়েক ঘন্টা পরে ভোর হবে, একিন আছে না নেই, অবশ্যই একিন আছে, ঠিক তেমনি কাফেররা চারিদিক থেকে ঘেরাও করেছে, কাফেরদের জুলমের শিকার, জালেমের জুলমের শিকার, বিচার পাচ্ছি না, নাই বিচার, জি হ্যাঁ, আল্লাহর সাহায্য অবশ্যই নেমে আসবে, আমাদের কাজগুলি যদি করে দিই, আমাদের দায় দায়িত্বগুলি যদি ঠিক করে পালন করি, তো অবশ্যই আল্লাহর সাহায্য নেমে আসবে, এটা হচ্ছে ইয়াকিন, আল্লাহর সাহায্যের উপর, আল্লাহ এক সময় সাহায্য করবেন, পরীক্ষা করছেন ভালো মানুষকে আর অসৎ লোকদের জন্য, এটা চমকাচ্ছেন, শাসানি দিচ্ছেন, এই পিটুনির মাধ্যমে আল্লাহ তাদেরকে সজাগ করছেন, আল্লাহ মিয়ার জন্য ফিরে আসুন, এখনো ফিরে আসুন, জি হ্যাঁ। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের শক্তি সম্পর্কে বলছেন, শুনেন সূরে আনফাল আয়াত নম্বর 36, বলছেন ইন্নাল্লাযিনা কাফারু, যারা কাফির, ইউনফিকুনা, তারা টাকা পয়সা খরচ করে ইসলামের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে কোটি কোটি টাকা তারা ব্যয় করছে, জি অস্ত্র এই সেই কত কি করছে কুফরি শক্তি। আল্লাহ রাস্তায় বাধা দেওয়ার জন্য নামাজ পড়তে দেবো না, তো মসজিদ বাড়িতে দেবো না, মাদ্রাসায় রাখতে দেবো না, ইত্যাদি করবে। ফাসায়ুন ফেকুনা, আল্লাহ বলছে খরচ করতে দাও করুক। পরাজিত হবে মুসলিমদের কাছে আল্লাহ সাহায্য নেমে আসবে, সোম্মায়ুগলাবুন পরাজিত হবে, তাদেরকে পরাজয় স্বীকার করতেই হবে আল্লাহ বলছেন। আরো শুনেন সূরা মায়েদার আয়াত 56 তে আল্লাহর ইরশাদ, ওয়া মান ইয়াতাওয়াল্লাহু ওয়া রাসূলুহু আল্লাযীনা আমানু ফাইন্না হিসবাল্লাহুমুল গালিবুন। আল্লাহ বলেন যারা আল্লাহর সাথে বন্ধুত্ব রাখে, তার রাসূলের সাথে বন্ধুত্ব রাখে, ভালোবাসা রাখে, মুমিন মুসলিমদের সাথে ঈমান ইসলামের দাবিতে বন্ধুত্ব ভালোবাসা রাখে, কি জন্য ভালোবাসে, সে মুসলিম সেজন্য ভালোবাসে, সে আমার ভাষাভাষী না ঘোড়ার ডিম, ভাষাভাষীর জন্য ভালোবাসি না, সে আমার এলাকার লোক ঘোড়ার ডিম কিছুই না ভালোবাসি না, কথা বোঝা গেছে, সে আমার জাতি না না না জাতি আমার ইসলাম, আমার জাতীয়তা ইসলাম, আমার জাতি মুসলিম, যে আল্লাহকে ভালোবাসবে, রাসূলকে ভালোবাসবে, মুমিনকে ভালোবাসবে ইমানের ভিত্তিতে, ফাইন্না হিজবাল্লাহ, এরা হচ্ছে আল্লাহর দল, আর এরা হচ্ছে কি হুমুল গালিবুন, এরাই বিজয়ী, আল্লাহর দল বিজয়ী হবে। তাহলে ইয়াকিন রাখতে হবে যে আল্লাহ যে নিশ্চয়তা দিয়েছেন যে মুমিনরা বিজয়ী হবে, এই মর্মে অনেক আয়াত আছে, আলা ইন্না নাসরাল্লাহ করিব, আল্লাহর সাহায্য কাছেই আছে, এই কাছেটা কতদূরে আল্লাহ ভালো জানছেন, কিন্তু আমরা যত আল্লাহর কাছে যাব সাহায্য আরো কাছে আসবে, কথাটা মনে রাখবেন, যত তাড়াতাড়ি আল্লাহর কাছে হওয়ার চেষ্টা করো তত তাড়াতাড়ি আল্লাহর সাহায্য কাছেই আসবে। আল্লাহ ইন্না নাসরাল্লাহি করিব, সূরা বাকারা 214 নম্বরে আয়াত আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল ওয়াদা করে ইন্না লানানসুরু রাসূলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া, শুধু আখিরাতে না, আল্লাহ বলছেন আমি অবশ্যই অবশ্যই আমার রসুলদেরকে সাহায্য করব আর করি, আর মুমিন মুসলিমদেরকে সাহায্য করি দুনিয়াতে, ফিল হায়াতিদ দুনিয়াতে, আখিরাতে নয়, আখিরাত তো আছেই মুমিনদের জন্য খাস, দুনিয়াতে সাহায্য করেন আল্লাহ রাব্বুল আলামিন। 10 নম্বরে চলে আসি, 10 নম্বর হচ্ছে, এর আগে একটা পয়েন্টে বললাম যে নিজের জন্য দোয়া করা আর কাকতি মিনতির সাথে দোয়া করা, এখন আর একটা দোয়ার দিক আছে, সেটা হচ্ছে আমার মজলুম ভাই বোনদের জন্য আমাকে দোয়া করতে হবে। আপনার মুসলিম যে কোনো মজলুম নির্যাতিত ভাই যেখানেই থাকুন না কেন, বারমার মুসলিমদের জন্য দোয়া করতে হবে, ভারতের মুসলিম জন্য দোয়া করতে হবে, যেখানে জুলমের শিকার, যে কোনো রকমের জুলমের শিকার, যে কোনো মজলুমের জন্য দোয়া করতে হবে, বাংলাদেশেও যেসব জুলমের শিকার হচ্ছে তাদের জন্য দোয়া করতে হবে, আল্লাহ জালেমের জুলমকে দূর করো, জালেমকে প্রতিহত করো, জালেমের সর্বনাশ করো, অথবা তাকে হেদায়ত করো যদি হেদায়তের সম্ভাবনা থাকে তাহলে, আর মজলুমের আল্লাহ হেফাজত করো, সাহায্য করো, সিরিয়ার মুসলিম দূরে ভাবলে হবে না, তাদের জন্য দোয়া করতে হবে, প্যালেস্টাইন মুসলিম তাদের জন্য দোয়া করতে হবে, ইরাক ইরানের মুসলিমদের জন্য দোয়া করো, আহলে সুন্নাতের জন্য দোয়া করতে হবে, যেখানে মুসলিম রয়েছে পূর্বে পশ্চিমে উত্তরে দক্ষিণে সারা বিশ্বের মুমিন মুসলিম, ওই ঘরের চীনের মুসলিমদের জন্য দোয়া করতে হবে, সারা বিশ্বের মুমিনদের কথা আপনার ব্রেনে রাখতে হবে, যে আমার বডিতে আঘাত হচ্ছে, কে আমার মাথায় আঘাত করছে, কে আমার হাতে আঘাত করছে, কে আমার পায়ে আঘাত করছে, কে আমার বুকে আঘাত করছে, কে আমার রানে আঘাত করছে, চারিদিকে আঘাত লাগছে, এসব মুমিনদেরকে মারছে মানে আমার শরীরে আঘাত লাগছে, আমার শরীরে জাসাদ দিল ওয়াহিদ একটা দেহ এর আমার, এই শিক্ষা ইসলাম দিয়েছে, এই শিক্ষা আল্লাহ ছাড়া কেউ দেননি রব্বুল আলামিন, তাদের জন্য দোয়া করতে হবে। মমিন যারা কমজোর মুস্তাজাফিন দুর্বল মজলুম নির্যাত তাদের জন্য দোয়া করবেন, নেক দোয়া, আর যারা জালেম কাফের ও যারা জুলুম করছে অত্যাচার করছে তাদের ধ্বংসের জন্য দোয়া করবেন, এই মর্মে অনেক দোয়া রয়েছে। একদিন ইনশা আল্লাহ তাআলা এই কুনুতে নাজেলার দোয়াগুলি নিয়ে আলোচনা করব, তার মধ্যে একটি দোয়া খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে সুলে চড়ানো হয়েছিল আর তাকে মেরেছিল মক্কার কাফেরেরা, হত্যা করেছিল বন্দি করে, তখন এই দোয়াটি তিনি করে, আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াক্তুলহুম বাদাদা ওয়ালা তুবকি মিনহুম আহাদা বা ওয়ালা তুগাদির মিনহুম আহাদা, আল্লাহ তাদেরকে এক একটা করে গুনে রাখো, এই কাফিরগুলোকে জালেমগুলোকে এক একটা করে তুমি গণনা করো, আমি গণনা করার শক্তি রাখি না, আল্লাহ আমাকে তো মেরে দিল বা আমার জাতিকে মারছে মুসলিমকে মারছে, ওয়াক্তুলহুম বাদাদা তাদেরকে ছিন্ন ভিন্ন করে মারো, ছিন্ন ভিন্ন করে মারো, ওয়ালা তুগাদের মিনহুম আহাদা, আর তাদের একটাকে ছেড়ে দিও না আল্লাহ রাব্বুল আলামিন। ওয়ালা তুমতি মিনহুম আহাদা, তাদের একটাকে অবশিষ্ট বাকি রাখিও না। এই দোয়া করেছেন তিনটি কথা, কিন্তু কত সুন্দর বদ্দুয়া কাফেরদের উপর, জালেমদের উপর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবি শহীদ জি হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, জি হ্যাঁ, যিনি দুই রাকাত সালাত আদায় করেছিলেন তার মৃত্যুদণ্ডের আগে, তাকে যে মারা হয়েছিল তার আগে, এই সুন্নতটি যে দুই রাকাত নামাজ পড়া মৃত্যুর আগে কেউ যদি মারে তাহলে দুই রাকাত সালাত আদায় করা, এটি এই সাহাবীর সুন্নাত, সহিহ বুখারীতে হাদিসটি রয়েছে। এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলুমদের জন্য যেসব দোয়া করেছেন ওইসব দোয়াগুলি মুখস্থ করার চেষ্টা করা, তাছাড়া নিজের ভাষায় আপনি দোয়া করতে পারেন, আল্লাহুম্মা সাল্লাতি যালিমিন আলা যালিমিন, আল্লাহ জালেমকে জালেমদের উপর চাপিয়ে দাও, বাংলা বলতে পারবেন না, আল্লাহ এক জালেমকে আরেক জালেমের উপর চাপিয়ে দাও, ওয়াখরিজিল মুসলিমিনা মিন বাইনি আইদিহিম সালিমিন গানিবিন, আর মুসলিমদেরকে তাদের মাঝখান থেকে সহিহ সালামতে বের করে দাও, আল্লাহুম্মা আলাইকা বিল কুফারা যালিমিন, আল্লাহ জালেম কাফেরদেরকে তুমি পকড়াও করো, ওয়াজআল তাদমিরহুম ফি তাদবিরহিম, আর তাদের যে ষড়যন্ত্র রয়েছে সেই ষড়যন্ত্র দিয়ে তাদেরকে তুমি ধ্বংস করো, আমাদের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে তাদেরকে ধ্বংস করো, আল্লাহ সত্যের সামলহম, তাদের দলকে ছিন্ন ভিন্ন করে দাও, অফর রেখে জমাহম, এবং তাদের যে সংগঠন রয়েছে বা তাদের যে গ্রুপ রয়েছে সেগুলিকে টুকরো টুকরো করে দাও, অফরের বুনিয়া হম, তাদের ঘর বাড়িকে বিরান করে দাও, অদম্বের দিয়ার হম, তাদের বাড়ি ঘরকে তুমি ধ্বংস করে দাও, আনজেল বেহিম বাসাকাল্লাযী তারুদ্দুহু আনিল কওমিল মুজরিমিন, এবং তাদের ওপর এমন তুমি আজাব নাজিল করো যেটা পাপীদের ওপর অবশ্যই অবধারিত আসবে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদের হেফাজত করেন, মুমিন ভাই বোনদের যে যেখানে আছেন হেফাজত করেন, মজলুমদের জুলমকে আল্লাহ দূর করেন, এবং মজলুমদের মজলুমরা যদি দিন থেকে সরে গিয়ে থাকে, আল্লাহ রাস্তা থেকে সরে গিয়ে থাকে, আল্লাহ তাদেরকে ফিরার জন্য তৌফিক দান করেন, তাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করেন, তাদেরকে সংশোধন করার তৌফিক দান করেন, শিরক মুক্ত হয়ে তৌহিদবাদী মুসলিম হওয়ার তৌফিক দান করেন, বেনামাজি থেকে নামাজি হওয়ার তৌফিক দান করেন, আল্লাহর দিকে তওবা ইস্তিগফার করে ফিরে আসার জন্য তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।